আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আজ কা সবক শুন লিজিয়ে, সবক নম্বর 1144, আল্লাহ কা পয়গাম ইনসানো কে নাম। সূরা আনফাল কি যে আয়াতে হ্যায় 10ওয়ে পারে মে আল্লাহ তাআলা ফরমাতে হ্যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহ মাআস সাবিরিন। ইয়ে আল্লাহ ফরমা রে, আল্লাহ কা খত হে। আল্লাহ কে ফরমাতে হে, আল্লাহ কি ইতাআত করো আর উসকে রাসূল কি ইতাআত করো আর আপস মে লড়াই ঝগড়া মত করো। মিয়া বিবি ভি না ঝগড়ে, মুসলমান মুসলমান ভি না ঝগড়ে, ভাই ভাই ভি না ঝগড়ে, সাথী ভি আপস মে না ঝগড়ে, জো ভি দীনী কাম করনে ওয়ালে হ্যায় ও ভি আপস মে না ঝগড়ে, বহনে ভি না ঝগড়ে, রিশতেদার ভি না ঝগড়ে। ইয়ে ঝগড়ে কো আল্লাহ তাআলা আসমানো সে মানা কর রহা হ্যায়, ওয়ালা তানাযাউ, আপস মে লড়াই মত করো, আপস মে ঝগড়ে মত করো, বরনে ক্যা হোগা, আপস মে লড়োগে, আপস মে টকরাওগে তো আল্লাহ তাআলা ফরমাতে ক্যা হোগা, আগর তুম টকরাওগে তো তুমারে অন্দর কমজোরি আ জায়েগি আর তুমারি হওয়া উখড় যায়গি। ঘর মে মিয়া বিবি লড়ে, কমজোরি আ যায়গি ঘর মে, ঘর ওয়ালো কি হওয়া উখড় যায়গি। পার্টনার পার্টনার লড়ে তো যে তিজারত কা সত্যানাশ হো যায়েগা। হ্যাঁ সাথী আপস মে লড়ে তো হওয়া উখড় যায়গি, ইয়ে তো আসমানো সে এলান হে, এসে কোই জয়ীফ হদিস মৌজু হদিস কি তো বাতই নই হে, সিধা সিধা এলান হে আসমানো সে। আপস মে ঝগড়া মত করো, লড়াই মত করো, বরনা তুমারে অন্দর কমজোরি আ যায়গি আর তুমারি হওয়া উখড় যায়গি। আর হালাত তো আয়েঙ্গে তো থোড়া ঝেল ভি লো, ওয়াসবিরু সবর কর লো, বেশক আল্লাহ তাআলা সবর করনে ওয়ালো কে সাথ হে। দূসরি জায়গা আল্লাহ ফরমাতে হে, ইন্নি জাযাইতুহুমুল ইয়াউমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। ইয়ে ভি কুরআন কি আয়াত হে কে জো আদমি সবর করেগা মে উসকো পুরা পুরা বদলা দুঙ্গা। সবরু কা জুমলা কা হে, সল্লু কা জুমলা নি কা, জিসনে নামাজে পড়ি জিসনে কুরআন পড়া মে উনকো পুরা বদলা দুঙ্গা, ইয়ে নি কাহা হে, ইয়ে কা পুরা বদলা মে জো দুঙ্গা। ইন্নি জাযাইতুহুমুল ইয়াউমা বিমা সবরু, ঝেলা বরদাশত কর লিয়া, খামোশ হো গিয়া, ঝেল লিয়া, আন্নাহুম হুমুল ফাইজুন, ইহি লোক হ্যায় জো মুকম্মল তরিকে পর কামিয়াব হোনে ওয়ালে হ্যায়। ইসকে লিয়ে আপস মে মোহাব্বতো সে রহিয়ে, ইয়ে আল্লাহ কা এলান হ্যায়, ইয়ে আল্লাহ কা পয়গাম হ্যায়। ডাইরেক্ট আল্লাহ কে রহে হ্যায় আসমানো সে কে ঝগড়া করনে সে কমজোরি আ জাতি হ্যায়, ধন্দে মে ভি কমজোরি আ জাতি হ্যায়, জিসম ভি কমজোরি আ জাতি হ্যায়, আর হওয়া ভি উখড় জাতি হ্যায়, আর আল্লাহ কি মদদ ভি উড় জাতি হ্যায়। ইসকে লিয়ে আজ কা সবক কুরআন কা ইয়ে হ্যায়, ঘরো মে মোহাব্বতো সে রহনা হ্যায়। বিবি মিয়া বিবি ভি মোহাব্বত সে রহে, পার্টনার পার্টনার ভি মোহাব্বত সে রহে। মে দুয়া করতা হুঁ কে আল্লাহ হামারে আপস মে মোহাব্বতে ডাল দে, এ আল্লাহ হামারে দিলো কে অন্দর জো হসদ হ্যায়, কিনা হ্যায়, বুগ্জ হ্যায়, উন সব কো তু নিকাল দে, আর আল্লাহ হামারে দিল কে মেহরাবো মে তেরি মারিফত কা নূর কুট কুট কে ভর দে। এ আল্লাহ হামারে দিলো কো নূরানি বানা দে, আর আল্লাহ সাহাবা কে আপস মে কেসে মোহাব্বতে থি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জামানে মে জো মোহাব্বতে থি, এ আল্লাহ ও মোহাব্বতে হামারে ভি আপস মে তু ডাল দে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর, তু হর চিজ পর কাদিরে মুতলক হে। আব মেরে সাথ ইতনা পড় লিজিয়ে, আল্লাহুম্মা انی اسالک من فجاءت الخیر و اعوذ بک من فجاءت الشر. اے اللہ, اچانک کا خیر تو ہم سب کو عطا فرما, اور اچانک کے شر سے اور برائی سے تو ہماری حفاظت فرما. دیکھیے, یہ قرآن کا پیغام پہنچا رہا ہوں آپ کے گھر پر, اس لیے دھیان سے سننا اور اس پر عمل کرنے کی کوشش کرنا. آمین آمین. والسلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. وآخر دعوانا ان الحمد للہ رب العالمین.